সে আইনের মধ্যে উল্লেখ করল কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, এক তালাক দোক, দুই তালাক দোক, তিন তালাক দোক, এটা কোনো তালাকই নয়, যতক্ষণ পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত না করবে। ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত করলে পরেও এটা কোনো তালাকই নয়, যতক্ষণ পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যান আবার আপোষ মীমাংসার চেষ্টা না করবে। আপোষ মীমাংসার চেষ্টা করে যদি চেয়ারম্যান ব্যর্থ হয় তাহলে তাদের মধ্যে মাত্র এক তালাক গণ্য হবে। বুঝিল কথাটা? গণ্য হইল কথাটা? এই আইন বানাইল কে? আইয়ুব খান। সমস্ত ওলামায়ে কেরাম বিরোধিতা করেছিলেন, সমস্ত ওলামায়ে কেরাম, কিন্তু বাংলাদেশে আইজ অনুসরণ করে চলছে, বাংলাদেশে আইজ অনুসরণ করিয়া চলছে। বাংলাদেশের আদালতে এই আইনটা চালু হয়েছে মোল্লার কথায় না কর্তার কথায়, রাজা কারকে আর আলব দরকে? আবারও বুঝে শুনে বলুন, পাকিস্তান বিরোধীরা রাজা কার না অনুসারীরা? সহজ বাংলা কথা বুঝেন না? রাজা কারা অবদর? পাকিস্তান অনুসারী বিরোধী না বিরোধীরা না অনুসারীরা? পাকিস্তানের এই আইনের অনুসরণ কোন আলেম কখনো করেছে? আজও করছে? ভবিষ্যতেও করবে? কখনো নয়। পাকিস্তানের এই আইন কোন আলেম কখনো অনুসরণ করে নাই, কখনো করবে না। এখন ব্রিটিশ আমলের যে আইন পাকিস্তানে চালু ছিল বাংলাদেশেও চালু আছে, সেই আইনটা হইল নারী পুরুষ আপোষ করে জিনা করলে কোন বিচার? এই ব্যাপারে আল্লাহর ফতোয়া আছে আলাদা। আল্লাহর ফতোয়াটা বলবো? আল্লাহ পাত্রাব্বুল আলামিন বলবো, আজ্জানিয়াতু আজ্জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বেবিচারিনী নারী আর বেবিচার পুরুষ যদি উভয়ে সম্মত হইয়া জিনা করে আর অবিবাহিত হয়, একশো তবে প্রাগাত কর নারীকে। এই আইনটা দেখো তো, এটা জানে কে? ওলামায়ে কেরাম। আর আপোষ করে জিনা করলে কোন বিচার নাই আদালত, এটা জানে কে? আদালত। বলেন তো আদালতের বিচারকে আর আলিমে কি পরিমাণ ব্যস্ত? কি পরিমাণ ব্যস্ত আর একটু পরিষ্কার করে বলি। আপোষ মীমাংসা করে জিনা করলে ব্যত্যাঘাত কর, এটা আল্লাহর ফতোয়া পবিত্র আইন। আপোষ মীমাংসা করে জিনা করলে কোন বিচার নাই, এটা না ভাগ আইন। আইনটা ভাগ না ভাগ? কন বলেন তো আলেমরা কোনটা জানে আর ম্যাজিস্ট্রেটে কোনটা জানে? ভাকে আর না ভাকে যে পরিমাণ বেশ কম, আলিমে আর ম্যাজিস্ট্রেটে এই পরিমাণ বেশ কম। এবার আসুন মূল আলোচনা যায়। আল্লাহ কোরআনের কত আয়াতে বিধান দিছেন? পাঁচশো আয়াতে বিধান দিছেন। বিধানগুলি কত প্রকার? কি কি? সুস্পষ্ট আর অস্পষ্ট। সুস্পষ্ট বিধানের উদাহরণ রমজান মাসের উদাহরণ, অস্পষ্ট বিধানের উদাহরণ কয়েকদিন। কয়েকদিনের ব্যাখ্যা, কোন সময় হবে ২৯ দিন, কোন সময় হবে ৩০ দিন, কোন সময় ২৯ দিন হবে আর কোন সময় ৩০ দিন হবে, এই এই ফতোয়া দিবে না ভাক আইন যে জানে, না পবিত্র আইন যে জানে? পবিত্র আইন যে জানে তার নাম বুঝে থাকে বা বলুন, ফতোয়া দেওয়া কার অধিকার? একমাত্র আলেমদের অধিকার ফতোয়া দেওয়া, এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা। বাংলাদেশের সংবিধানে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত কিনা? তাহলে আলেমরা ফতোয়া দিবে, এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা। যদি কোন বিচারপতি বলে আলেমরা ফতোয়া দিতে পারবে না, তাহলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করল কিনা, সাথে সাথে সংবিধানও লঙ্ঘন করল কিনা? এমন বিচারক তার পদে তাকুক আপনারা চান না অপসারণ চান? সে মুমিন রয়েছে না মোরতাদ হয়ে গেছে? তাকে নিয়ে মুসলমানের সমাজ চলবে না, সমাজ না পাক হবে? তাকে অপসারণের একমাত্র ব্যবস্থা আল্লাহ রাসূল বলেন হত্যা কর। এখন আসেন, কোন বৎসর কয়েকদিনের ব্যাখ্যা হবে ২৯ দিন আর কোন বৎসর কয়েকদিনের ব্যাখ্যা হবে ৩০ দিন, এটা সাব্যস্ত হবে কোন মাপকাঠির ভিত্তিতে? হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, অর্থাৎ রমজান মাসের ২৯ তারিখ বিকাল বেলা যদি চাঁদ দেখা প্রমাণিত হয়, আলেমগণ আর মুফতিগণ ফতোয়া দিবেন আগামীকাল ঈদ হবে এই বছর রমজান মাসের কয়েকদিনের ব্যাখ্যা ২৯ দিন। আর যে বৎসর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা চাঁদ দেখা প্রমাণিত হয় না সেই বৎসর বিচারকে কইব আগামীকাল ঈদ করে লিও। কে কইব? কি কইব? আগামীকাল ঈদ হবে না। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর অস্পষ্ট বিধানের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার মালিককে একমাত্র আলেমগণ। আজকে আমার কথা মাত্র শুরু করলাম, ইনশাআল্লাহ আগামীকাল আমার কথা আপনারাও যদি থাকেন, আমি যদি থাকি, আগামীকাল ইনশাআল্লাহ আমার কথা শেষ করবো। আরো ওলামায়ে কেরাম বুজুর্গ আরেকদিন আছেন, তাদের মূল্যবান কথা শুনে যাবেন এবং কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা সভা সমাপ্তির ঘোষণা শোনার পরে উঠবেন, এর আগে কেউ ওঠার চেষ্টা করবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى أصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فتوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام. شرد سباحتي حضرات العلماء الكرام সম্মানিত সুবি সমাজ, সর্বস্তরের মুসলমান বাইশক, আমি গতকাল বলেছি ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম এবং এই ধর্মের মূল গ্রন্থ আল কোরআন। পবিত্র কোরআনের 6666 আয়াতের ব্যাখ্যা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিস, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা চার মাযহাবের ইমামগণের বর্ণিত কোটি কোটি মাসআলা মাসায়েল। ধারাবাহিকভাবে এই কথাগুলি আপনাদের স্মরণ থাকে, আমি আশা করি আমার সামনের কথাগুলি বোঝা আপনাদের সহজ। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম, এই ধর্মের মূল গ্রন্থ আল কোরআন, লক্ষ লক্ষ হাদিস এই কোরআনের ব্যাখ্যা, আর চার মাযহাবের ইমামগণের বর্ণিত কোটি কোটি মাসআলা মাসাইল হাদিসের ব্যাখ্যা। এই কোরআনের সর্বমোট 6666 আয়াতের 500 আয়াতে আছে বিধিবিধান, যা গতকাল বলা হয়েছে। ইসলামকে যদি শুধুমাত্র পরিপূর্ণ জীবন বিধান বলা হয় তাহলে কোরআনের 13 ভাগের 12 ভাগ ইসলাম থেকে বাদ পড়ে যায়, 6666 আয়াতের 500 আয়াতে বিধান আছে, অর্থাৎ প্রায় 13 ভাগের এক ভাগ আয়াতে বিধান আছে। আরো 12 ভাগ 12 অংশ কোরআন, অর্থাৎ কোরআনের আরো প্রায় 6000 আয়াতের কোন একটি আয়াতেও বিধান নাই, বিধান আছে মাত্র। শুধু বিধান সম্বলিত আয়াতগুলির নাম ইসলাম না সবগুলি আয়াতের সমন্বয়ে ইসলাম? এই জন্য বলেছি, শুধু ইসলামকে শুধুমাত্র জীবন বিধান বললে কোরআনের বিধান সম্বলিত আয়াতগুলিকে ইসলামে গণ্য করা হয়, আর যে আয়াতগুলিতে কোন বিধান নাই প্রায় 6000 আয়াতগুলিকে ইসলাম থেকে বহির্ভূত রাখা হয়। এই জন্য গতকাল বলেছিলাম কোরআনের বর্ণিত বিধান 500 আয়াতের বিধান, আর বাকি 6000 আয়াতে বর্ণিত আরেকটা জিনিস গতকাল ওয়াদা দিয়েছিলাম, সেই আরেকটা জিনিস কি পরে বলা হবে। বাকি 6000 আয়াতে বর্ণিত আরেকটা জিনিস, এই দুইটার সমন্বয়ে পরিপূর্ণ ইসলাম। 6000 আয়াতে বর্ণিত আরেকটা জিনিস কি, সেই আলোচনায় আজকে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাব ইনশাআল্লাহ। এর আগে 500 আয়াতের বর্ণিত বিধান সম্পর্কে আরো কিছু কথা বলবো। গতকাল বলেছি 500 আয়াতে যে আল্লাহ বিধান দিয়েছেন, 500 আয়াতে আল্লাহর বর্ণিত বিধানগুলি দুই প্রকার, সুস্পষ্ট আর অস্পষ্ট। 500 আয়াতের কিছু আয়াতে আল্লাহ সুস্পষ্ট বিধান দিয়েছেন মানব জাতির জন্য, আর কিছু আয়াতে অস্পষ্ট বিধান দিয়েছেন। সুস্পষ্ট বিধান দিয়েছেন মানুষের জীবনে যত অপরিবর্তনীয় অবস্থা আছে সেই অবস্থাগুলির বিধান দিয়েছেন সুস্পষ্ট, আর মানুষের জীবনে যে সমস্ত অবস্থা আসবে পরিবর্তনীয়, কোন সময় একরকম কোন সময় আরেক রকম, সেই সংক্রান্ত বিধানগুলি আল্লাহ দিয়েছেন কোরআনে অস্পষ্ট। কারণ পরিবর্তনীয় অবস্থায় সুস্পষ্ট বিধান দিলে যখন অবস্থার পরিবর্তন হয়ে যাবে তখন সেই বিধান অচল হয়ে যাবে, অথচ আল্লাহর ফতোয়া অচল হয়ে যাওয়ার জন্য কোরআন নাযিল করেন নাই, শেষ নবীর কাছে নাযিল করেন নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর সুস্পষ্ট এবং অস্পষ্ট ফতোয়াগুলি চালু থাকার জন্য এই কোরআন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করেছেন। সুস্পষ্ট এবং অস্পষ্ট বিধানের উদাহরণ কালকে আপনাদেরকে আমি শুনিয়েছি, কোন মাসে রোজা রাখতে হবে এই ব্যাপারে আল্লাহর ফতোয়া সুস্পষ্ট। কি ফতোয়া? রমজান মাসে রোজা রাখতে হবে, সুস্পষ্ট ফতোয়া। কতদিন রোজা রাখতে হবে এই ব্যাপারে আল্লাহর ফতোয়া অস্পষ্ট। যেই বৎসরের রমজান 29 হবে সেই বৎসর 29 দিন রাখতে হবে, যে বৎসরের রমজান 30 হবে সেই বৎসর রোজা কতদিন রাখতে হবে? 30 দিন রোজা রাখতে হবে। কোন বৎসর 30 দিন রোজা রাখতে হবে আর কোন বৎসর 29 দিন রোজা রাখতে হবে সেই বিষয়টা চাঁদ দেখার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে। জাতিকে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে অবগত করবেন কারা? উলামায়ে কেরাম, যারা আল্লাহর কোরআনের বিধান জানেন না যারা জানেন না, যারা জানেন না তাদের হাতে যদি ফতোয়ার দায়িত্বটা দেওয়া দেওয়া হয়, যারা কোরআনের বিধান জানে না এদের হাতে যদি ফতোয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে ইসলামের কেমন 12টা বাজবে, এই কথাটাও আপনাদের বুঝার মতো সময় এসেছে এখন। আমি ছোটবেলায় এক সাহিত্য বইয়ে একটা পদ্য পড়েছিলাম, একটা কবিতা, হয়তো আপনারা অনেকে পড়ে থাকবেন। কবিতাটার নাম ছিল বাবুরাম সাপুড়ে। দুষ্ট ছেলেপেলেরা সাপুরেকে ধরেছে দুইটা সাপের জন্য, আমাদেরকে দুইটা সাপ দাও, কিন্তু কেমন সাপ তার বিবরণ দিয়া বলে। বাবুরাম সাপুরে কুতাজাল বাপুরে আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চুপ নেই, শিং নেই, নুক নেই, চুটে না কু হাঁটে না, তাও কেজে কাটে না, করে না কু ফুসফাস, মারে না কু ঢুসডাস, সেই সাপ জেনত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। ছেলেরা সাপুরের কাছে দুইটা সাপ চায়। কেমন সাপ? যে সাপের চুপ আছে, মুখ আছে, ফুসফাস করে, কাটে না, এমন সাপ কেন চায়? আবার জ্যান্ত, সেই সাপ জ্যান্ত, যে সাপের চুপ নেই, শিং নেই, মুখ নেই, ছুটে না কু হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস, মারে না কু দুর্দাস, এমন সাপ কেন চায়? ওই তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এই জন্য চায়। যে সমস্ত লোকেরা আরেমরা ফতোয়া দিতে পারবে না, ফতোয়া অন্যরা দিবে বলতে চায়, এরাও ইসলামকে ওই রকম একটা সাপে পরিণত করতে চায়। যে সাপের চুপ নেই, শিং নেই, নুপ নেই, চুটে না কু হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস, মারে না কু দুর্দাস, সেই সাপ জ্যান্ত, সেই ইসলাম জ্যান্ত, মুদের দেশে আনত, করে তেরে মেরে ডান্ডা করে দিবে ঠান্ডা। এইভাবে ইসলামের বারোটা বাজে এবার জঘন্যতম চক্রান্ত নিয়ে এই ঘোষণা দেওয়া হচ্ছে যে ফতোয়া আলেমরা দিতে পারবে না, ফতোয়া অন্য ফতোয়া অন্যরা দেবে। ফতোয়া কিসের নাম? আল্লাহর বিধানের নাম। দেখ কোথায় আছে ব্যাখ্যা, কোথায় তার ব্যাখ্যা? চার মজহাবের ইমামগণের মাসালা। জানে কে? কুরআন জানে কে? হাদিস জানে কে? চার মজহাবের ইমামগণের রায় জানে কে? এরা দিতে পারবে না ফতোয়া। যারা কুরআন জানে এরা ফতোয়া দিতে পারবে না, যারা হাদিস জানে অথচ কুরআনের বিধানের নামই ফতোয়া, যারা কুরআন জানে এরা ফতোয়া দিতে পারবে, যারা হাদিস জানে এরা ফতোয়া দিতে পারবে, যারা চার মজহাবের ইমামগণের মাসালা মাসাইল জানে এরা ফতোয়া দিতে পারবে না, যে জানে না সে ফতোয়া দিবে, তার ফতোয়া ইসলামের বারোটা বাজবে কিনা? তাহলে এই রায়ের একমাত্র উদ্দেশ্য হইল ইসলামকে বারোটা বাজাইয়া দেওয়া। চান আপনারা ইসলামের বারোটা বাজুক? তাহলে ফতোয়া দেওয়ার অধিকার, এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা। ফতোয়া দেওয়ার অধিকার আল্লাহ আলেমদের হাতে ন্যস্ত করেছেন, এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা। এখানে হস্তক্ষেপ করার মানেই হল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করে দেওয়া। অথচ আশ্চর্যের ব্যাপার, হিন্দুরা বেদের কথা বলতে পারবে না এমন কোন রায় আদালতে হয় না, ইহুদিরা বাইবেলের কথা বলতে পারবে না এমন কোন রায় আদালতে হয় না, খ্রিস্টানেরা ইঞ্জিলের কথা বলতে পারবে না এমন কোন রায় আদালতে হয় না, কিন্তু আলেমরা কুরআনের ফতোয়া বলতে পারবে না এই রায় আদালতে হয়। তাহলে সংবিধানে কোন ধর্মের স্বাধীনতা স্বীকৃত হইল? বাংলাদেশের সংবিধানে কোন ধর্মের স্বাধীনতা স্বীকৃত হইল? নতুনভাবে বেড়ে দেখার সময় এসেছে, নতুনভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে। বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত না অস্বীকৃত? এখন যদি সব ধর্মাবলম্বী আপন আপন ধর্মের বিধান বলতে পারে, শুধু মুসলমানের আলেমরা কুরআনের বিধান বলতে পারে না, তাহলে ধর্মীয় স্বাধীনতাকে কি ব্যাপকভাবে রাখা হইল না ইসলামকে বাদ দেওয়া হইল? এটা কি ষড়যন্ত্র না? তেমন ষড়যন্ত্র ইসলামকে নিয়ে যে ব্যক্তি করতে পারে, সেই ব্যক্তিকে আপনারা বাংলাদেশের আদালতের বিচারপতি বিচারপতির পদে আরো দেখতে চান? ভাইয়ের আমার, পবিত্র কোরআনে আল্লাহর ফতোয়াগুলি যে দুই ভাগে বিভক্ত করা আছে, কতগুলি ফতোয়া সুস্পষ্ট আর কতগুলি ফতোয়া অস্পষ্ট। কোরআনের অস্পষ্ট ফতোয়াগুলির বিভিন্ন কারণ, বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ কোরআনের ফতোয়াগুলি অস্পষ্ট রেখেছে। বিশেষত কোরআনের অস্পষ্ট ফতোয়াগুলি আল্লাহ কোরআনের তিনটা পদ্ধতিতে অস্পষ্ট রেখেছে। একটা পদ্ধতি হল কোরআনে কোন কোন বিষয় এমন আছে যে বিষয়গুলি পরিষ্কার ভাষায় কোরআনে বর্ণনাই করা হয়, অতি সুতীক্ষ্ণ ইঙ্গিতে বর্ণনা করা হয়েছে, পরিষ্কার ভাষায় বর্ণনাই করা হয় নাই, এইটার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার পড়ে। আর কোন কোন বিষয় আছে পরিষ্কার ভাষায় বর্ণনা করা হয়েছে কিন্তু অর্থ সুনির্দিষ্ট নয়, ভিন্ন ভিন্ন অর্থ হওয়ার সম্ভাবনা আছে, কোন কোন আয়াত এমনও আছে পরিষ্কার ভাষায় কোরআনে বর্ণিত কিন্তু অর্থ সুনির্দিষ্ট নয়, ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে। যেমন এর একটা উদাহরণ আমি এখানে দেখি, রোজা সম্পর্কে ফতোয়া দিয়ে আল্লাহ এক আয়াতে বলেন, والذين يطيقونه فدية طعام مسكين যারা রোজা রাখতে সমর্থবান, ইউতিকুনা শব্দটা পরস্পর বিরোধী অর্থবোধক একটা শব্দ, ইউতিকুনা শব্দের এক অর্থ হল সমর্থবান আরেক অর্থ সামর্থ্যহীন। ইউতিকুনা শব্দের কথা অর্থ একটা সামর্থ্যবান একটা সামর্থ্যহীন। এবার বলেন তো আয়াতের আয়াতের মর্ম সুস্পষ্ট কিভাবে হয়, আল্লাহ বলেন ও আল্লাহ দিন ইউতিকুনা ফিদিয়া তুল তো, যারা রোজা রাখতে সামর্থ্যবান অথবা সামর্থ্যহীন তারা রোজার বিনিময়ে আলাদা সদকা দিবে, রোজা না রেখে আলাদা সদকা দিবে। সামর্থ্যবান হইলে সদকা দিবে না সামর্থ্যহীন হইলে সদকা দিবে, এই ব্যাপারটা আয়াতের দ্বারা সুস্পষ্ট নয় আয়াতের দ্বারা, কারণ ইউতিকুনার এক অর্থ সামর্থ্যবান আরেক অর্থ সামর্থ্যহীন। কাজে সামর্থ্যবান অর্থ নিলে এক ব্যাখ্যা হয় আর সামর্থ্যহীন অর্থ নিলে আরেক ব্যাখ্যা হয়, তাহলে এটা কি সুস্পষ্ট অর্থবোধক না অস্পষ্ট অর্থবোধক? অস্পষ্ট অর্থবোধক। এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সুস্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা করবেন কোন ব্যক্তি, যে ব্যক্তি কোরআন বুঝে না। কি বলেন আপনারা, যে কোরআন বুঝে না সে এই সমস্ত আয়াতের ব্যাখ্যা দিবে? চেষ্টা করি ইউতিকুনা যে দুইটা অর্থ, যারা রোজা রাখতে সামর্থ্যবান আর যারা রোজা রাখতে সামর্থ্যহীন, দুজনের ব্যাপারে আল্লাহ যে বিধান দিলেন রোজা না রেখে আলাদা সদকা দিবে যেটাকে ফিদিয়া বলা হয় পরিভাষাগতভাবে, এমনকি রোজার সামর্থ্যবানদের জন্য আল্লাহ বিধান দিলেন না রোজার সামর্থ্যহীনদের জন্য আল্লাহ বিধান দিলেন। আপনারা এখনো রায় দিবেন না আমি বলতেছি। প্রথম প্রথম যখন মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয় তখন একটা অস্থায়ী বিধান ছিল যে রোজা রাখতে যারা সামর্থ্যবান তারাও রোজা না রেখে ফিদিয়া দিলে চলবে। প্রথম প্রথম যখন রোজা ফরজ করা হয় তখন রোজা রাখতে যারা সামর্থ্যবান তাদের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়ার একটা ফতোয়া ছিল, কিন্তু সেই বিধানটা স্থায়ী ছিল না, সেই বিধানটা ছিল মেয়াদী, সেই বিধানটা মেয়াদী। ওই বিধানের মেয়াদ যখন ফুরাইয়া গেল তখন স্থায়ী বিধান দেওয়া হইল সামর্থ্যবানেরা অবশ্যই রোজা রাখতে হবে, যারা রোজা রাখতে অসমর্থ তারা ফিরিয়া দিবে তারা সৎকার। দেখেন তো এক সময় সামর্থ্যবানদের রোজা না রেখে ফিরিয়া দিলে চলত আর এক সময় অসমর্থবানদের জন্য ফিরিয়া দেওয়ার ব্যবস্থা দেওয়া হইল, তাইলে অবস্থা একটা না দুইটা? এই জন্য আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছেন যেই শব্দটা প্রাথমিক অবস্থায় অফিক পরবর্তী অবস্থায়ও ফিট। কোরআনের এই সমস্ত তত্ত্ব এবং তত্ত্ব এবং রহস্যমূলক বিশ্লেষণগুলি বুঝবে যারা আলেম না তারা, কত বড় জঘন্যতম জাহিলিয়ত, কত বড় জঘন্যতম মূর্খান্ধতা। আমার মনে হয় আপনাদের অনেকের কাছে আশ্চর্য হবে এই ইউতিকুনা শব্দের ব্যাখ্যাটাকে, এক ব্যাখ্যা প্রাথমিক অবস্থায় ফিট আরেক আরেক ব্যাখ্যা পরবর্তী অবস্থায় ফিট, এই কথাটা বুঝার মতো বুঝতে হইলে কত বড় যোগ্য আলেমের দরকার। বিশেষত মাদ্রাসার ছাত্ররা ছাড়া আলেমদের তো দাম হয়ে গেছে, মাদ্রাসার ছাত্ররা ছাড়া অন্য ছাত্র অন্যদেরকে বোঝানো বড় কঠিন ব্যাপার, মাদ্রাসার ছাত্রদেরকে বোঝানো বড় সহজ, ইউতিকুনা ভাবে ইফা আলের শিলা, কোন সময় মাহফাজের সবুতের জন্য ইস্তেমাল হয়, কোন সময় সলবে মাহফাজের জন্য ইস্তেমাল হয়। কি বুঝলেন আপনারা? অত সময় যেসব ছাত্ররা আমার এই এই এক কথায় সব বুঝে গেল, আপনাদেরকে বোঝাবার জন্য আমার এত দীর্ঘ ব্যাখ্যার দরকার পড়ল। ইউতিকুনা শব্দের এক অর্থ হইল সামর্থ্যবান, আরেক অর্থ হইল সামর্থ্যহীন। সামর্থ্যবানও অর্থ হয়, সামর্থ্যহীনও অর্থ হয়, এমন একটা শব্দ আল্লাহ কোরআনে কেন ব্যবহার করলেন? এক সময় সামর্থ্যবানদের সৎকাও কবুল হবে, আরেক সময় শুধুমাত্র সামর্থ্যহীনের আগুগানারকে সৎকা দিয়ে চলবে। এই দুইটা অবস্থা সামনে আসতে আসতেছে, এই জন্য দুইটা অর্থবোধক একটা শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। অস্পষ্ট বিধান সম্বলিত আয়াতগুলি অস্পষ্টতার পদ্ধতি তিনটা। একটা পদ্ধতি হল কোরআনে পরিষ্কার ভাষায় বলা হয় না, ইঙ্গিতে বলা হয়েছে। আরেকটা পদ্ধতি হল পরিষ্কার ভাষায় বলা হয়েছে কিন্তু অর্থ সুস্পষ্ট নয়। অর্থ দুই রকম হইতে পারে, যেমন ইউতিকুনা, ইউতিকুনা সামর্থ্যবান, সামর্থ্যহীন। আর কোন কোন সময় অস্পষ্টতা এই পদ্ধতিতে রাখা হয়, এক আয়াতে একভাবে বলা হয়েছে আরেক আয়াতে আরেকভাবে বলা হয়েছে, অথবা এক হাদিসে একভাবে বলা হয়েছে আরেক হাদিসে আরেকভাবে বলা হয়েছে, অথবা কোরআনের আয়াতে একভাবে বলা হয়েছে হাদিসে আরেকভাবে বলা হয়েছে। এমত অবস্থায় আয়াতে আয়াতে, হাদিসে আয়াতে, অথবা আয়াতে আর হাদিসে স্ববিরোধিতা পরিলক্ষিত হয়, যেন বোঝা যায় একটা আয়াত আরেকটা আয়াতের বিরোধী। বাহ্যিক দৃষ্টিতে যেন মনে হবে একটা হাদিস আর একটা হাদিসের বিরোধী, বাহ্যিক দৃষ্টিতে যেন মনে হবে কোরআনের আয়াত রসুলের হাদিসের বিরোধী, অথবা রসুলের হাদিস কোরআনের আয়াতের বিরোধী, বাহ্যিক দৃষ্টিতে এইরকম মনে হবে। এই পদ্ধতিতেও আল্লাহ অনেক সময় অনেক বিধান অস্পষ্ট রেখেছে। তখনকার মীমাংসাটা কে দিবে যে কোরআন হাদিস জানে না? সে পরস্পর বিরোধী মনে হয় যে ক্ষেত্রে কোরআন অথবা হাদিসের একটা উক্তি আর একটা উক্তি এই পদ্ধতিতে রাখা হয়, এক আয়াতে একভাবে বলা হয়েছে আরেক আয়াতে আরেকভাবে বলা হয়েছে, অথবা এক হাদিসে একভাবে বলা হয়েছে আরেক হাদিসে আরেকভাবে বলা হয়েছে, অথবা কোরআনের আয়াতে একভাবে বলা হয়েছে হাদিসে আরেকভাবে বলা হয়েছে। এমত অবস্থায় আয়াতে আয়াতে, হাদিসে আয়াতে, অথবা আয়াতে আর হাদিসে স্ববিরোধিতা পরিলক্ষিত হয়, যেন বোঝা যায় একটা আয়াত আর একটা আয়াতের বিরোধী। বাহ্যিক দৃষ্টিতে যেন মনে হবে একটা হাদিস আর একটা হাদিসের বিরোধী, বাহ্যিক দৃষ্টিতে যেন মনে হবে কোরআনের আয়াত রসুলের হাদিসের বিরোধী, অথবা রসুলের হাদিস কোরআনের আয়াতের বিরোধী, বাহ্যিক দৃষ্টিতে এইরকম মনে হবে। এই পদ্ধতিতেও আল্লাহ অনেক সময় অনেক বিধান অস্পষ্ট রেখেছে। তখনকার মীমাংসাটা কে দিবে যে কোরআন হাদিস জানে না? সে পরস্পর বিরোধী মনে হয় যে ক্ষেত্রে কোরআন অথবা হাদিসের একটা উক্তি আর একটা উক্তির পরস্পর বিরোধী বলে বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, ওই ক্ষেত্রে তার মীমাংসার জন্য কতগুলি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতির নাম তদ্বিক, দ্বিতীয় পদ্ধতির নাম তরজিহ, তৃতীয় পদ্ধতির নাম তমসিহ। তৃতীয় পদ্ধতিতে যদি মীমাংসায় পৌঁছানো যায় তাহলে চতুর্থ পর্যায়ে কর্তব্য হইল তাওয়াক্কুফ। এই কথাগুলি বুঝতে বিভাগতি আপনাদের সহজে বোঝার জন্য আমি সামান্য একটু আলোচনা করি। তদ্বিকার মানে হল কুরআন হাদিসের দুইটা উক্তি, যে দুইটা উক্তিকে বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী দেখা যায়, এই দুটা উক্তির এমন ব্যাখ্যা দায়ী করতে হবে যে ব্যাখ্যা মতে দুটাকে বজায় রাখা যায়, একটা আর একটার বিরোধী সাব্যস্ত না হয়, যার নাম তদ্বিক। ব্যাখ্যা দায়ী করার কোন অবকাশ না পাওয়া যায়, তাহলে একটার উপর আরেকটার প্রাধান্য দিতে হবে, এটার নাম হইল তরজিহ। তাহলে যদি সম্ভব না হয় তাহলে একটার বিধানের দ্বারা আরেকটার বিধানকে রহিত সাব্যস্ত করতে হবে, এটার নাম তরজিহ। তাও যদি সম্ভব না হয়, যতক্ষণ পর্যন্ত মীমাংসায় পৌঁছানো যায় ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে নীরবতা অবলম্বন করতে হবে, এটার নাম তাওয়াক্কুফ। বিষয়গুলি বুঝবে কে? তখন যদি এই সমস্ত বিষয়ের মীমাংসা না হতে হতো বা ইত্যাদি বিভিন্ন উপর রাখতে দেওয়া হয়, ইসলামের দশাটা কি হবে? ভালোটা লাগবে না, বাবুরাম সাপুরের সাপের মতো হবে না? এর একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। সহি বহারি শরীফের দুইটা হাদিস হবে, বাহ্যিক দৃষ্টিতে একটা হাদিস আর একটা হাদিসের বিরোধী বলে মনে হয়, অথচ দুটো হাদিসই সহি বহারি শরীফ, দুটো হাদিসই সহি বহারি শরীফ, বাহ্যিক দৃষ্টিতে একটা হাদিস আর একটা হাদিসের বিরোধী বলে মনে হয়। আসলে আমি বাহ্যিক দৃষ্টিতে বলতেছি কেন, আমরা কি আসলে মনে করেন আল্লাহর এক কথা আর এক কথা বিরোধী হতে পারে, রসুলের এক কথা আর এক কথা বিরোধী হতে পারে, আল্লাহর কথা রসুলের কথার বিরোধী, রসুলের কথা আল্লাহর কথার বিরোধী আসলে হতে পারে? হতে পারে না। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হয় মীমাংসায় পৌঁছার আগে, সিদ্ধান্তে পৌঁছার আগে, ফতোয়া চূড়ান্ত হওয়ার আগে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন একটা আরেকটা বিরোধী। এই ব্যাপারে আপনাদের একটা মজার ঘটনা শোনাই, বাস্তব ঘটনা। আমাদের হবিগঞ্জে দুই রাজনৈতিক দল ওয়াল রাইটিং করে, এক দলে ওয়াল রাইটিং করছে আমরা আল্লাহ সৈনিক অমুক দল, আরেক দলে ওয়াল রাইটিং করছে আমরা রসুলের সৈনিক তমুক দল। এক দল নিজেদেরকে আল্লাহ সৈনিক দাবি করে ওয়াল রাইটিং করছে, আরেক দল নিজেদেরকে রসুলের সৈনিক দাবি করে ওয়াল রাইটিং করছে। এই ওয়াল রাইটিং এর কিছুদিন পরেই এই দু দলে লাগছে মারামারি, রক্তপাত হয়ে গেছে। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পরে দুই দলের নেতারার সাথে আমার কিছু পরিচয় আছে, জিজ্ঞেস করলাম তোমাদের আল্লাহর রসুলে আজকাল যেমন একটু গরমি হয়ে গেল, এটা কেমন কথা? বলে তোমরা হলে আল্লাহর দল আর তারা হলে রসুলের দল, তোমরা দুই দলে মারামারি হলে কেমন করে আল্লাহর রসুলের দিন থাকলে? আসল ব্যাপার এরাও আল্লাহর দল নয়, তারাও রসুলের দল নয়, যার যেভাবে মনে চায় সেইভাবেই আল্লাহকে অথবা রসুলকে ভক্ষ বানায়। কেন হলে আল্লাহর দলে আর রসুলের দলে আবার মারামারি হয় কেমন? এই জন্য বলতেছি, আপনারা কি মনে করেন আসলেই আল্লাহর এক কথা আরেক কথার বিরোধী হতে পারে, আসলেই রসুলের এক কথা আরেক কথার বিরোধী হতে পারে, আসলেই আল্লাহর কথা রসুলের কথা অথবা রসুলের কথা আল্লাহর কথা বিরোধী হতে পারে? কখনো নয়। এই জন্য বলছি বাহ্যিক দৃষ্টিতে পুরো সময় এমন হইতে পারে যে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমি চূড়ান্ত ফতোয়া পাওয়ার আগ পর্যন্ত আমার কাছে মনে হবে যেন আল্লাহ এবং রসুলের একটা কথা আরেকটা কথার বিরোধী হয়েছে। এর একটা উদাহরণ বের করি, যেমন সহি বুখারী শরীফের দুটো হাদিস, এক হাদিসের উল্লেখ আছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মিছিলে আসরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, আর এক হাদিসের দ্বারা প্রমাণিত দুই মিছিলে আসরের নামাজের সময় হয়। মিছিল কথাটা পুনরুল্লেখ আবার এই কথাটা বলার জন্য ব্যক্ত করা, মিছিল কি? এই মিছিল আলেমরা জানেন আর মাদ্রাসার ছাত্ররা বুঝবে, এ তারা আপনাদেরকে খুলে না বলা পর্যন্ত বোঝা কোনো ভয় নাই। কিন্তু যেহেতু আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা মশালার উদাহরণস্বরূপ আমি কথা ভাঙতেছি, এই জন্য মূল কথাটা বোঝা লাগে আপনাদের আগে বলে দিতে হবে, মিছিল জিনিসটা বলতে কি বোঝায়। জোহরের নামাজের সময় কোন সময় তখন শেষ হয় আর আসরের নামাজের সময় তখন শুরু হয়, এটা সিদ্ধান্ত করার জন্য একটা মূলনীতি আছে শরীয়তে। মূলনীতিটা হল ঠিক দ্বি প্রহরের সময় সমতল ভূমিতে সুদা একটা কাটি উপর দিকে বরাবর উপর দিকে দাঁড় করালে, ঠিক দ্বি প্রহরের সময় সুদা একটা কাটি সমতল জমিনে দাঁড় করাইলে, সুদা তুলে দাঁড় করাইলে তার ছায়া খুব লম্বা হয় না, অনেক ছোট হয়। দ্বি প্রহরের সময়ের এই এই কাটির ছায়াটাকে মূল ছায়া ধরা হয়, এটা মূল ছায়া, স্মরণ রাখবেন এই কথাটা, এটা মূল ছায়া। দ্বি প্রহরের সময়ের ছায়াটা মূল ছায়া, এরপরে সূর্য যতই পশ্চিমের কাছে যাইতে থাকে ছায়াটা ততই বড় হইতে থাকে, বড় হইতে হইতে মূল ছায়া বাদে আবার কাঠির সমপরিমাণ হইলে, একটা কাঠির সমপরিমাণ হইলে এটাকে এক মিছিল বলা হয়, আর দ্বিগুণ পরিমাণ ছায়া পর্যন্ত সূর্য ধরে পড়াকে দুই মিছিল বলা হয়। সহিহ বুখারী শরীফের এক হাদিসে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল ফেরেশতা এক মিছিলে আসরের নামাজ পড়াইছেন, এক মিছিলে আসরের নামাজ পড়াইছেন মানে কাঠির মূল ছায়া বাদে আরো সমপরিমাণ ছায়া হওয়ার সময়ই আসরের নামাজ পড়াইছেন, এটার মানে এক মিছিলে আসরের নামাজ পড়াইছেন। এই সহি বুখারী শরীফের আরেকটা হাদিসের দ্বারা প্রমাণিত দুই মিছিলের সময় আসরের নামাজের সময় হয়, দুই মিছিলের সময় মানে কাটির সমপরিমাণ ছায়া না দ্বিগুণ হইলে পড়ে পাখির দ্বিগুণ ছায়া, পাখির ছায়া লম্বা হইতে হইতে দ্বিগুণ হইলে পরে আসরের নামাজের সময় হয়। এখন দেখা গেল এই হাদিস দুইটা পরে সর বিরোধী, এক হাদিসের দ্বারা প্রমাণিত এক মিছিলে আসরের সময় হয়, আরেক হাদিসের দ্বারা প্রমাণিত দুই মিছিলে আসরের নামাজের সময় হয়। এখন দুইটা হাদিস বাহ্যিক ভিত্তিতে সামঞ্জস্যশীল বোঝা যায় না পরস্পর বিরোধী বোঝা যায়? পরস্পর বিরোধী। এখন এই দুইটা দুর হাদিস তো কহি, দুর হাদিস তো বখারি শরীফে, দুর হাদিস তো রসুলের হাদিস। এখন এই একটা হাদিস আর একটা হাদিসের বিরোধী বোঝা যায়? এই বিরোধ মীমাংসা করবে ম্যাজিস্ট্রেট, বুঝে থাকতে বলুন তো তোয়ার মালিক তোয়া দেওয়ার অধিকারী করে কোন ম্যাজিস্ট্রেটের বা ভেরিভার বোঝা মীমাংসা দিতে হন, কোন ম্যাজিস্ট্রেটের বাদে হতো না এই দুই হাদিসের মীমাংসা দেখে, এটা মীমাংসার জন্য আলেমের দরকার হবে। মীমাংসার মূলনীতিটা আপনাদের কেউ রসুলের হাদিস প্রধানত তিন প্রকার, রসুলের হাদিস প্রধানত তিন প্রকার। এক প্রকার হাদিস বলে রসুলের কথাকে, রসুলের কথার নাম হাদিস, রসুলের হাদিস। দ্বিতীয় প্রকার রসুলের কাজের নামও রসুলের হাদিস। তৃতীয় প্রকার রসুলের সমর্থনের নামও রসুলের হাদিস। হাদিস কত প্রকার হল? রসুলের কাজ, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের সমর্থন। চৌথা জিনিসের নাম হাদিস হল, এক নম্বর রসুলের কথা, দুই নম্বর রসুলের কাজ, তিন নম্বর রসুলের সমর্থন। এর মধ্যে যদি রসুলের কথা সম্বলিত হাদিসে আর রসুলের কার্য সম্বলিত হাদিসে বিরোধ দেখা যায়, তাহলে মূল নীতি হল ধরে নিতে হবে কথাটাই আসল আর কাজটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে। কাজটা ভিন্ন রকম হলো কেন? বিশেষ অবস্থার প্রেক্ষিতে কাজটা ভিন্ন রকম হল। এটা হল হাদিস সত্যের মূল নীতি। শহীদ বখারি শরীফের যে হাদিসে আছে জিব্রাইল রসুলকে এক মিছিলে আসর পড়াইছেন, রসুল এক মিছিলে আসর পড়তে বলেছেন না আসর পড়েছেন, এটা কথা না কাজ বলে কাজ। আর এক হাদিস কবি রসুলের কথা সম্বলিত হাদিসের দ্বারা প্রমাণিত যে দুই মিছিলে আসরের নামাজ শুরু হয় মাত্র। এখন কবিতার প্রাধান্য হবে কথা সম্বলিত হাদিসের পর কাজ সম্বলিত হাদিসের প্রাধান্য না কথা সম্বলিত হাদিসের প্রাধান্য? আপনাদেরকে বলতে আমার এত সময় লাগবে, আমার দশা সত্যি গুলা বলতাম আল হাদিসুল কৌলি রাজ এখন আলাল হাদিস উঠে হালাল, আল হাদিসুল কৌলি রাজ এখন আলাল হাদিস খালাল। কিন্তু যারা আলেন না, যারা আমার দশা ছাত্র না, এদেরকে এইভাবে বুঝাইলে পরে সবে বুঝে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম প্রথম নামাজ ফরজ হয়েছিল, আগে বলেছি প্রথম প্রথম যখন রোজা ফরজ হয়েছিল তখন কতগুলি বিধান ছিল অস্থায়ী, প্রাথমিক অস্থায়ী। পরবর্তীতে ওই বিধানগুলির মেয়াদ শেষ হওয়ার পরে নতুন বিধান দেওয়া হয়েছে স্থায়ী। রোজার বেলায় এমন অবস্থা ছিল কিনা? যেমন প্রথম প্রথম যখন রোজা ফরজ হয়েছিল তখন রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা না রাখে শ্রদ্ধা করলে চলত, স্থায়ী বিধান ছিল না অস্থায়ী। পরবর্তীতে এই অস্থায়ী বিধানের মেয়াদ যখন শেষ হইল তখন স্থায়ী বিধান দেওয়া হল, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান রমজান মাসে রোজা রাখতে সামর্থ্যবান হবে সমস্ত মুসলমানকে রোজা রাখতে হবে, সামর্থ্যবান মুসলমানদের জন্য রোজা না রেখে ফিরিয়া দিয়ে আসতে হবে না। এটা হল স্থায়ী বিধান। বলুন তো অস্থায়ী বিধান, স্থায়ী বিধান একরকম না বিরোধ একটা একটা বিরোধিত মনে হবেই, কিন্তু দুটা একই সময়ে প্রযোজ্য হলে বিরোধিত, একটা প্রথম যুগে প্রযোজ্য আর একটা পরবর্তীতে প্রযোজ্য, সুতরাং কোন বিরোধ নাই। কথা বলে আসছে কিনা দেখুন, ঠিক তেমনি বলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মিছিলে আসর করেছেন প্রথম প্রথম যখন নামাজ ফরজ হয়েছিল তখন, এটা ছিল একটা অস্থায়ী নিয়ম, এক মিছিলে আসরের নামাজ ফরজ। পরবর্তীতে স্থায়ী নিয়ম দেওয়া হল দুই মিছিল পাখির ছায়া দুই মিছিল লম্বা হওয়া পর্যন্ত যখন আকাশের সূর্য ঢলবে তখন থেকে আসরের নামাজ সময় শুরু হবে। এটা অস্থায়ী না স্থায়ী? এক মিছিলে আসরের নামাজের সময়টা ছিল অস্থায়ী বিধান আর দুই মিছিলে আসরের নামাজের সময় হওয়াটা হল স্থায়ী বিধান। এটাই হানাফি মাযহাবের ফতোয়া, এটাই হানাফি মাযহাবের ফতোয়া। বলুন তো এইভাবে হাদিসের ব্যাখ্যা করে মীমাংসা দেওয়া তার কাম? পারবে কোন আলেম তারা? আর কোন দাদার বাপে পাবে? সুতরাং ফতোয়া দেওয়া একমাত্র আলেমের কাজ, আলেমের দায়িত্ব। যদি বলা হয় আলেমরা ফতোয়া দিতে পারবে না, অন্য কেউ ফতোয়া দেবে, তাহলে যে ইসলাম ধর্মের বিধানের নাম ফতোয়া সেই ইসলাম ধর্মের ভারসা ভাঙবে, এবং ভারসা ভাঙাইবার ষড়যন্ত্রেই এই কথা বলা হয়েছে। ইসলামকে ভারসা ভাঙাইবার ষড়যন্ত্র নিয়েই এই কথা বলা হয়েছে। শিল্পের আবির্ভাব হয়েছে, এরা বিভিন্ন এলাকায় বিভিন্ন শব্দ মানে আত্মপ্রকাশ করে। কোন সময় এরা নাম ধারণ করে আহলে হাদিস, কোন সময় নাম ধারণ করে সালাফি, কখনো এদেরকে লাম আজহাবি নামে পরিচিত করা হয়, কখনো এদেরকে গায়রে মুকাল্লাব নামে পরিচিত করা হয়। আমি আমার অনুসন্ধানের মাধ্যমে এদের সর্বমোট ধরা পড়েছে চারটা নাম, আমার অনুসন্ধানে এদের সর্বমোট কটা নাম ধরা পড়েছে চারটা নাম। এক নাম আহলে হাদিস, দ্বিতীয় নাম সালাফি, তৃতীয় নাম লালাধারী, চতুর্থ নাম ধারণ কালে, যেখানে যে নামে ধারে সেখানে সেই নামে থাকতে। আহলে হাদিস এই কথাটা মুসলিম বিশ্বে মুসলমানের সমাজে দুইটা অর্থে প্রচলিত। আহলে হাদিস কথাটা মুসলমান সমাজে কতটা অর্থে প্রচলিত? এক নম্বর অর্থটা সহি, দুই নম্বর অর্থটা গলত। সহি অর্থে আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা রসুলের হাদিসগুলি জানেন মুখস্থ সনদ সহ, রসুলের হাদিসগুলি যারা মুখস্থ জানেন সনদ সহ, তাদেরকে সহি অর্থে কি বলা হয়? আহলে হাদিস। যেমন হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ, ইনি সহি অর্থে আহলে হাদিস। হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, সহি অর্থে আহলে হাদিস। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, সহি অর্থে আহলে হাদিস। এই সহি অর্থে যাদেরকে আহলে হাদিস বলা হয় এরা আবার দুই প্রকার, এরা কত প্রকার? এক প্রকার আহলে হাদিস সনদ সহ হাদিস জানেন ঠিক, কিন্তু কোন হাদিসের দ্বারা কোন বিধান প্রমাণ হয় তা বুঝেন না। আর এক প্রকার আহলে হাদিস সনদ সহ হাদিসও জানেন, কোন হাদিসের দ্বারা ইসলামের কোন ফতোয়া সিদ্ধান্ত হইল তাও বুঝেন। আহলে সহি আহলে হাদিস আবার কয় ভাগে বিভক্ত? ফকি আর গৌরবতি, ফকি আর গৌরবতি। এর মধ্যে যারা সহি অর্থে আহলে হাদিস ফকি, তাদের জন্য কোন মজহাবের অনুকরণ করার দরকার পড়ে না, কারণ তারা নিজেরাই বুঝেন কোন হাদিসের দ্বারা কোন বিধান প্রমাণিত হয়। আর যে সমস্ত আহলে হাদিস সহি অর্থে আহলে হাদিস কিন্তু ফকি না, কোন হাদিসের দ্বারা কোন বিধান প্রমাণিত হয় তা বুঝেন না, তারা আহলে হাদিস হওয়া সত্ত্বেও কোন না কোন মজহাবের ইমামকে অনুকরণ করা তাদের উপর ওয়াজিব। গেল আহলে হাদিসের একটা অর্থ, এবার গলত অর্থ না সহি অর্থ। এবার আবার কয় প্রকার? প্রক্রিয়ার গর্ভবতী, প্রক্রিয়ার গর্ভবতী। আহলে হাদিস কথাটার আরেকটা অর্থ আছে মুসলমান সমাজে প্রচলিত, সেটা গলত। সেই অর্থটা হল আমি কোনো মজাব মানি না, আমি হাদিসে যা আছে তা মানি। এবার আহলে হাদিস কথার গলত অর্থ, আহলে হাদিস কথার গলত অর্থ, আমি কোনো মজাব মানি না, আমি কোনো ইমাম মানি না, আমি হাদিসে যা আছে তা মানি, হাদিসে যা আছে তা পালন করি, কোন মজহাবের অনুকরণ করি না, কোন ইমামের অনুকরণ করি না, হাদিসের অনুকরণ করি। এই আহলে হাদিসের এই অর্থটা গলত কেন? এর পিছনের জবাবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস দুনিয়াতে আছে এর মধ্যে একটা হাদিসের উল্লেখ আছে, আল্লাহ রাসূলের ঘরে একত্রে নয় জন মিলেছিলেন। আপনারা কি জানেন তো রসুলের ঘরে রসুলের বিবি একত্রে কতজন ছিলেন? এই কথাটা হাদিসে আছে কি নাই? তুমি তো কোনো মজাব অনুকরণ করো না, হাদিসে যা আছে তা অনুকরণ করো, এই হাদিসটা অনুকরণ করো তো বুঝি, এই হাদিসটা অনুকরণ করা, এই হাদিসে যা আছে তা আমল করা কোন মুসলমান উন্মতের জন্য ফরজ, মুসাফালের জন্য হারাম? এই অর্থে আহলে হাদিস কি কোন মুসলমান হতে পারে? এই অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না, কথা বুঝে আসছে কিনা? আমি কোনো মজাব মানি না, আমি কোনো ইমাম মানি না, আমি কোনো মধ্যে ধাক্কা মানি না, আমি হাদিসের যা আছে তা অনুকরণ করি, এই হচ্ছে আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না। হাদিস আর অনেক কথা আছে বলুন, কোন মুসলমানের ভক্তি অনুকরণ করবেন নয়, বলবার দিকা হাদিস শরীফে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকা অবস্থায় ইমাম গ্রহণ নেই, তার অনুকরণ করতে তাহলে আমি কোনো মজাব মানি না, আমি কোনো ইমাম মানি না, আমি হাদিসে যা আছে তা অনুকরণ করি সম্ভব? সম্ভব নয়। হাদিসে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে হত্যাকৃত অবস্থায় এবং নাভির নল কর্তিত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল, যে কারণে ভূমিষ্ঠ হওয়ার পর তার নার কাটার জন্য আর কোন দায়ের দরকার করেনি। পারবেন আমরা এই হাদিসটা অনুকরণ করতে? তাহলে আমি কোনো মজাব মানি না, আমি কোনো ইমাম মানি না, আমি হাদিসে যা আছে তা পালন করবো, এই কথাটা কোন মুসলমানের হইতে পারে? এই জন্য দুই নম্বর অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হইতে পারে। কি হইতে পারে? আহলে সুন্নত হইতে পারে। সুন্নতের একটা বিশেষ ব্যাখ্যা হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজের জন্য উম্মতকে প্রেরণা দিয়েছেন এগুলি তোমরা করো, এই সমস্ত কাজ হইল সুন্নত। সমস্ত কাজ একটা বিশেষ অর্থে সুন্নত, জ্ঞাত করতে সুন্নত, অর্থাৎ রসুলের তরিকা, রসুলের অনুসরণীয় তরিকা, উন্নতের জন্য অনুকরণীয় তরিকা। মুসলমান দ্বিতীয় অর্থে আহলে হাদিস হতে পারে না আহলে সুন্নত হতে পারে? আহলে সুন্নত হতে পারে, আহলে হাদিস দ্বিতীয় অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে। যে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে রাখলাম, খুব এই সমস্ত বিষয় বোঝা খুব সহজ মনে করতেছেন? অত্যন্ত কঠিন ব্যাপার, খুব সহজ, খুব সহজ নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। এই সমস্ত অস্পষ্ট বিষয়গুলির সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছার জন্য, সুস্পষ্ট ফেতোয়া দেওয়ার জন্য তথা দিন কোন আয়াতের দ্বারা কোন বিধান প্রমাণিত হইল, কোন হাদিসের দ্বারা কোন বিধান প্রমাণিত হইল, এইটা বুঝার মতো বিশাল জ্ঞানের অধিকারী মানুষের দরকার পড়ে। ওই সমস্ত মানুষদেরকে ইসলামের পরিভাষায় আইমায়ে মুজতাহিদিন বলা হয়, যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত ইমামগণের সম্পূর্ণ জানা ছিল কোরআনের কোন আয়াতের দ্বারা কোন বিধান প্রমাণিত, রসুলের কোন হাদিসের দ্বারা ইসলাম ধর্মের কোন কোন বিধান প্রমাণিত, সবগুলি এই সমস্ত ইমামগণের জানা ছিল, এবং কোন পদ্ধতিতে প্রমাণ হইল সেই পদ্ধতি বুঝার মতো যোগ্যতাও তাদের মধ্যে ছিল। ওই সমস্ত ইমামগণকে মুস্তাহেদ ইমাম বলা হয়, এই সমস্ত ইমামগণকে মুস্তাহেদ ইমাম বলা হয়। আপনাদের সবার মধ্যে এই যে কথাটা আছে, আমরা কি করবেন? তাহলে আমরা কি করবেন? এই ব্যাপারে আল্লাহ খুব পরিষ্কার ভাষায় কোরআনে বলে, তোমরা যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে কোরআন বলুন তো, কোরআন হাদিসের কোন অংশের দ্বারা ইসলাম ধর্মের কোন বিধান প্রমাণিত হলে আমরা বেশি জানি না, চার মজাদের ইমামগণ বেশি জানেন, তাহলে আমাদের করতে হবে কি? তাদের অনুসরণ করতে হবে, তাদের অনুকরণ করতে হবে। এবার নামে মধাব, এর নামেই মধাব, মধাব অন্ধ অনুকরণের নাম, অপেক্ষাকৃত জ্ঞানীদের অনুসরণের নাম, অপেক্ষাকৃত অধিজ্ঞানীদের অনুসরণের নাম হইল মধাব মানা, অন্ধ অনুকরণের নাম মধাব মানা নয়। যারা সব হাদিস জানে না, ওরা যদি নিজে নিজে হাদিসের দ্বারা আমল করতে যায় তাহলে কেমন কি গ্রন্থের সৃষ্টি হবে, এর এক বিধান উদাহরণ হবে। একজন পণ্ডিত হাদিসের তর্জমাগুলি ভুলে ভুলে আমরা হাদিস পড়িওয়ালা হয়েছে, সরাসরি হাদিস পড়িয়া হাদিসের তর্জমা হইয়া তর্জমা হইয়া এক হাদিস আছে, বায়ু গেলে তো অনুভঙ্গ হইয়া যায়, বায়ু গেল কিনা সাব্যস্ত করবে কিভাবে, এর আলামত হাদিসে বর্ণিত হয়েছে। যদি দুর্গন্ধ বের হয় প্রমাণ হইলে বায়ু গেছে, অথবা দুর্গন্ধ বের হবে না আওয়াজ শোনা যায় তবুও প্রমাণ হলে বায়ু গেছে, এই দুইটা আলামত বর্ণিত হয়েছে হাদিসে, বায়ু গেল কিনা দুর্গন্ধ হইল কিনা তা প্রমাণ করা। এই বদ্রমুখে করে কি, যখন বায়ু গেলে আওয়াজও শোনা যায় না দুর্গন্ধ হয় না, তখন এই বায়ু গেলে ধরো এই রাস্তায় অনুসার প্রমাণ করে, কারণ বায়ু গেল কিনা তারপর আলামত কথা বলা উঠে আসে, একটা দুর্গন্ধ আর একটা আওয়াজ, দুর্গন্ধের মধ্যে আওয়াজও হয়েছিল কিন্তু বাক্য বায়ু আছে উল্লু করে না নিয়ে আসবে নয়া পণ্ডিত তর্জমা করে বলে হাদিস শিখছে, হাদিস মতো আদল করে। দীর্ঘদিন পরে আরেক হাদিস পাইছে, এই যে দুইটা আলামত বর্ণনা করা হয়েছে হাদিসে বায়ু গেল কিনা প্রমাণ করার জন্য, যে সর্বের উপর জন্য নয় বায়ু গেল কিনা এই ব্যাপারে যাদের সন্দেহ জায়গায় থাকার জন্য, আলহামদুলিল্লাহ, যাদের বায়ু গেলে কিনা সন্দেহ যাচ্ছে তাদের জন্য বায়ু গেলে কিনা সাব্যস্ত করার আলামত দুইটা, আর যে ব্যক্তি ইঞ্জিনের তের পয়সা বায়ু গেছে দুর্গন্ধ না হইলেও সাব্যস্ত হবে বায়ু গেছে, আলোক না হইলেও সাব্যস্ত হবে বায়ু গেছে। কারণ কোথাকার হাদিস কোথায় লাগাই বলে পারশালা জন্দিগি নামাজের ব্যবস্থা হইল। তাহলে বলুন তো সবগুলি হাদিস যদি চোখের সামনে না থাকে, কোন হাদিসের দ্বারা কোন বিধান প্রমাণিত হলে সব যদি তার কণ্ঠস্থ না থাকে তাহলে পারবে হাদিসের অনুকরণ করতে? তাহলে অনুকরণ কার করতে হবে? মজহাবের ইমামগণের অনুকরণ করতে হবে। তাদের চোখের সামনে আয়নার মতো সমস্ত বিধান সম্বলিত হাদিস বিদ্যমান ছিল, সমস্ত বিধান সম্বলিত আয়াত তাদের চোখের সামনে বিদ্যমান ছিল। আরেকটা উদাহরণ দিই, 96 সালে মধ্যপ্রাচ্যে রক্ত পড়ে ওই তথাকথিত এক সলভি আমাকে প্রশ্ন করে বসল, মাগরিবের নামাজের আজানের পর একামতের আগে তারা দুটো প্রশ্ন বর্ণনা করে। আমি বলি না, আমি বলি না কেন? ইমাম আবু হানিফা বলছেন মাগরিবের সময় এই নামাজ নাই, এগুলো বলি না। আমি মনে করি আমার চেয়ে কোরআন হাদিস আবু হানিফা বেশি জানেন, আপনারা কি মনে করেন? আপনাদের চেয়ে কোরআন, আমি তো মনে করি আমার চেয়ে কোরআন হাদিস আবু হানিফা বেশি জানেন, আপনারা কি মনে করেন? আপনাদের চেয়ে কোন বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানের চেয়ে বেশি? তাহলে আমি নিজে নিজের নীতি করবো কেন? বড় ভাব নীতি গ্রহণ করেন কি? আমি নিজে নিজের নীতি করি না, আমি যিনি আমাদের সবচেয়ে বড় ভাবনিক ছিলেন তার অনুকরণ করি। ইমাম আবু হানিফা বলেছেন বা গ্রীবের আগানের ঘরে কোনো ভাবন মত আমি করি না। একশো লোক জিজ্ঞেস করে বসলো আপনি নামাজ পড়লেন না কেন? অত সাহিত্য আছে বলমপ্রিয় আদান নিয়ে করাতেন, বলমপ্রিয় আদান নিয়ে করাতেন, প্রত্যেক আদান এবং একামতের মধ্যে হানের নামাজ আছে। এটা হাদিস, এটা হাদিস, ঠিকই হাদিস, এই হাদিসে আছে বাইনা প্রিয় আদান আইনে পড়াতুন, প্রত্যেক আদান এবং একামতের মধ্যখানে নফল নামাজ আছে। তুমি ভালো না কেন আমাকে জিজ্ঞেস করো? আমি জিজ্ঞেস করলাম রসুল হাদিস কি একটাই আর হাদিস নেই? আমরা কি বলব রসুল হাদিস একটাই না আর কোন হাদিস নেই? সে বলে আর অন্য হাদিসের দ্বারা কি প্রমাণ দিলাম? বলে অন্য হাদিসের দ্বারা প্রমাণিত আমার দিবে সময় নাই তো সে কোন হাদিস? আমি বললাম দেখো তোমাদের সরকার কিতাব চাপা আছে, তোমাদের দেশের কিতাবের চাপা আছে, অভিনবায় আছেন বৈনাকুলি আদানাইনে সালাতুল ইল্লাল মাগরিব, বৈনাকুলি আদানাইনে সালাতুল ইল্লাল মাগরিব, সে শুধু বৈনাকুলি আদানাইনে সালাতুল হাদিস কইছে ও ইল্লাল মাগরিব হাদিসের খবর নাই তার। তাহলে হাদিস আমল করে, হাদিস আমলাইছে না হাদিস বর্জন হইছে? সুতরাং আসলে হাদিস এই যুগে কেউ নাই, ইমাম বুখারি ছিলেন সত্যিকার অর্থে আহলে হাদিস, আর বর্তমানে যারা আহলে হাদিস দাবি করে না জানে হাদিসের সবাব, না জানে হাদিসের মতন, না জানে হাদিসের কথা। আরেকটা উদাহরণ পেশ করি, এক হাদিসে আছে নামাজের সময় হাত সিনাই রাদার কথা, কোথায় রাদার কথা? আর এক হাদিসে আছে নাবিকে রাদার কথা, দুই হাদিস একরকম হলো না পরস্পর বিরোধী, তখন ইমাম সাহেবের রেজিস্টে আলম আহমেদ যিনি বড় আলেন বর্তমান দুনিয়ার মুক্তিরা বড় আলেন না ইমাম আবু হানিফা বড় আলেন, কেমন সুন্দর ভূমিকা দিচ্ছেন দেখেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন নাবিতে বাদার হাদিস, নাবিতে হাত বাদার হাদিস পুরুষের জন্য প্রযোজ্য, সিনায় হাত বাদার হাদিস নারীদের জন্য প্রযোজ্য। অথচ যারা আহলে হাদিস দাবি করে এরা কয় নাবিতে হাত বাদার হাদিস গ্রহণযোগ্য নয়, সিনায় হাত বাদার হাদিস গ্রহণযোগ্য। হাদিস একটা মানলে আর কথা বলি, আর ইমাম আবু হানিফা কোন হাদিস আনলেন না সব হাদিস আমল করলেন। এই তথাকথিত আহলে হাদিস তাই আহলে হাদিস না ইমামগণই আসলে আহলে হাদিস। এই জন্য বলছিলাম এই সমস্ত জটিল জটিল ব্যাপার, এই সমস্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম এই অস্পষ্ট বিষয়গুলি কোরআন হাদিসের এইগুলি ব্যাখ্যা দেওয়ার যোগ্য বর্তমান দুনিয়ার কোন আলেম হবেন দিনের কথা, চার মাঝহাবের ইমামগণ ছাড়া এইগুলির সুষ্ঠু সমাধান দেওয়ার মতো আর কেউ নাই। সুতরাং শুধু ম্যাজিস্ট্রেটের ফতোয়া দিতে পারবে না তাই নয়, বর্তমান দুনিয়ার কোনো আলেমও নতুন কোনো ফতোয়া দিতে পারবে না, চার মাঝহাবের ইমামগণ যত ফতোয়া লিপিবদ্ধ করে দিয়েছেন সেইগুলির আলোকেই মীমাংসা দিতে হবে। আরেকটা বিলানের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি অতিষ্ঠ হয়ে গেছি? এটা এত বড় الطلاق مرتان فإمساكم بمعروف أو تسريح بإحسان فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره الطلاق دي সংশোধন করা চলে। দুই তালাক দিলেও